ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুটবল খেলা, ক্রিকেট খেলা ইত্যাদি খেলা যদি টাকা দিয়ে হয়, অর্থাৎ যেই পক্ষকে যেই পক্ষ জিতবে তাদেরকে যদি পরাজিত পক্ষ টাকা দেয়, তাহলে এটা জুয়া খেলার অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নাই। অর্থাৎ এভাবে যদি খেলা হয় যে যারা জিতবে তাদেরকে টাকা দেবে পরাজিত পক্ষ, তাহলে এটা বিলকুল জুয়া হবে। আর তৃতীয় পক্ষ যদি পুরস্কার দেয় কেউ যদি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে এইখানেও বেশ কিছু খেলা অযথা সময় নষ্ট করা অন্তর্ভুক্ত হবে, যেটা মুসলিমদের জন্য নাজায়েজ। জি ভাই, আলেমদের থেকে যে ফতোয়া এসেছে খেলাধুলার ব্যাপারে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা ইত্যাদি খেলাকে আলেমগঞ্জ সরাসরি হারাম ঘোষণা করেন নাই। বিজ্ঞ আলেমগঞ্জ যে কথা বলেছেন তা হলো যে মুসলিমগণ কখনো অযথা সময় নষ্ট করতে পারে না। মুসলিমদের উচিত হবে এমন কাজে সময় নষ্ট করা যেখানে সময় নষ্ট করলে দিন এবং দুনিয়ার উপকার রয়েছে, এ সমস্ত ক্ষেত্রেই মুসলিমগণ সময় ব্যয় করবেন, এটি বলেছেন আলেমগণ। খেলাধুলাকে সরাসরি হারাম বলেছেন বলে আমি জানি না, তবে টাকা দিয়ে যদি হয়, বাজির দ্বারা যদি হয়, তাহলে সেটা হারাম হবে। অন্যথায় তৃতীয় পক্ষ যদি পুরস্কার দেয় এবং সেগুলো যদি বৈধ খেলাধুলা হয়ে থাকে, সেখানে অযথা সময় নষ্ট করা ঠিক হবে না, যেখানে সময় নষ্ট করলে কোনো লাভ নেই। এই জাতীয় খেলাধুলার সময় নষ্ট করা সম্পূর্ণ নিষেধ। আলেমগণ অযথা সময় অপচয় করার পরিবর্তে দিন শিক্ষা করা, আল্লাহর জিকির করা এবং অন্যান্য ভালো কাজে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজ থেকে নিষেধ করা ইত্যাদি বিষয়ে সময় পার করতে হবে মুসলিমদেরকে, আলেমগণ এই কথা বলেছেন। অযথা সময় নষ্ট করতে সম্পূর্ণ নিষেধ করেছেন। ধন্যবাদ খলিল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।